চল হে আমি সুদূরে রহিয়া আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়া আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি দিন চলে যায় আমি তারি আশাতে থাকি পাতায়ামে দিন চলে যায় আমি আনমনে তারি আশাতে থাকি পাতায়ামে প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসে আমি সুদূরে রহিয়াছি ওগ সুদূর বিপুল সুদূর তুমি যে বাজা ব্যাকুল বাঁশরি মোর ডানা সে কথা যে যায় পাশরে আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি আমি সুদূরে রহিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি মনে এ সুদূর আমি উদাসী রৌদ্র মাখানোর অলস বেলায় তরু মর মরে ছায়ার খেলায় আমি মনে এ সুদূর আমি উদাসী রৌদ্র মাখানোর অলস বেলায় তরু মর মরে ছায়ার খেলায় কি মূরতি তব নীলাকাশে নয়নে উঠে গো আভাসে হে সুদূর আমি উদাসী ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজা ব্যাকুল বাঁশরি কক্ষে আমার রুদ্ধ পাশরে আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রহিয়াছি আমি চঞ্চল হে